بسم اللہ الرحمن الرحیم تقسیم کرا دبر مجھے بنٹن اگر دو دبا کے تقسیم کرنا کیا جائز ہے دو دبا دیگر دبا مگر دوجنے یہ دوجن مجھے ایک جن دے ایک ایک کر تقسیم کر رکھے ہیں بھائی جائز سے تو تاہی وہ تقسیم کر رکھے ہیں بھائی جائز سے پہلے فاٹر روپے کیا کیس کر سے کیا کہے تاہی جب تو لکاش سے شروع اور اول نہ استعمال ہے تفاوت کی تفاوت کی رات کیونکہ استعمال بیش کم ہوتا ہے بیش کم ہونے سوار یا سوارو کا سوار سواری سواری کرے گا مرکب کے بلا مرکب کے سواری آج سوار ہوئی تاکہ سوار کہنا یہ استعمال بیش کم ہوتا ہے بسما بیش کم ہونے سوارو کی جنہیں کہنا فین و بین حاضر ان پاک رکھا درمیان حاضر کر اناری کی آخر کر دیکھے اناری حاضر کر دیکھے جو حاضر اور تو جب ابھی جو بنگلہ چار سے ابھی اور تائیو بھی رکو بے بھی دابت ہوئے دی ہاں وہ سب دوسرا دبر مجھے چاہیے نا ایک دبر مجھے تقسیم دے ایک ہفتہ تم ایک دن سوار ہو اور ایک ہفتہ پانچ دن سوار ہو اور ایک دن سوار ہو اور دن ایک دن سوار ہو اور تاہیو رکو کے اندر ایک دبر رکو میں ایک دبر کے اندر اللہ حاضر خلاف امام صاحب کی نزدیک جائز ہے صاحب کی نزدیک کیا ہے یہ میں کرنا امام صاحب کی کہنا خدمت کرے تھا فرض کیا لا یتحمل زیادہ طلب پر نہیں تحمل کر سکتا ہے اپنے طاقت کی ذہن کو اور مجھے شکر مجھے چاہیے کہ تحمل کر کو کاس کرو بکتی روٹ کے کاس کرو اور دابا تو تحمل ہوا دابا زیادہ کو کیا حمل کرتے اس کو کہنا زیادہ سے طاقت رو حمل کرے کہنا তাকে যদি না নেই তাহলে হালো আসবে না ভাই বেরিয়ে যাচ্ছে তো বাড়িতে গিয়ে তুমি হাঁটতে হয় ভাই অনেক এক ঘন্টা হাল কাজ করতে পরে গেলে চলে না আরে তাহলে দাব বা কি করে জাদুতে তা করতে হামল করে ওই জন্যে ও তাহমিল হা অম্ম তাহে ও বিরক্ত গাছ بھائیوں کے کڑھائی کے اندر یا جو دار واحد جائز ہے دار واحد کے بھی دار واحد کے مجھے جائز سے যে বললো যে তুমি এক মাস কি করবো এর জমিন থেকে নিনি, আর এক মাস তুমি কারাই পয়সা দেওয়া পর্যন্ত নিবা, আর ওকে বললো তুমি ওই মাসে পয়সা নিবা। তুমি এক মাস কারায় বসে নিবা, আর ওই তার সাথে আর এক মাস নিবে গোলামটা এক মাস কিন্তু একটা দিয়া তো পয়সা নিব, আর অন্য জন্য আরেক মাস নিব ঠিক আছে। কেন দেখো যে তার ওয়াদের মধ্যে এতদার বিধান কি হবে যে প্রদূষণের দাঁতটা সহ ছয় মাস পরে দাঁত থেকে আর প্রদূষণে যাইব, কিন্তু গোলাম এবং দাব্বার মধ্যে পজিশন ঠিক থাকে না। এখানে পজিশনের গ্যারান্টি আছে, এখানে পজিশনের কি নাই গ্যারান্টি নাই, কেন আজকে বা শরীর বাবা কালকে ভাতা হয়ে না না হবে প্রমাণ কি, আজকে সুস্থ কালকে জ্বর হবে না প্রমাণ কি, তাহলে দাব্বা এবং কে মেজর ভাই গোলামের মধ্যে কি হইতে পারে কোন জিনিসটাকে গ্যারান্টি নাই, আর এর মধ্যে গ্যারান্টি আছে পজিশনের গ্যারান্টি আছে এখন মধ্যে, কেন বজায়াল বাকি থাকা আকার আসবাবসে দুজনে একটা দাঁড় কি করলো একজন এক মাসে আর একজন অপর মাসে, এর মধ্যে পয়সার মধ্যে যদি বেশ কম হয় তিনজন হিসাবে পয়সা কি হয় বেশ কম যদি হয় তাহলে কি করবে অতিরিক্ত পয়সাটা কি করে লাউ দাদা তিল কাল্লা আগর কারাই জাদা হবে কি নবত আহাদিমা কৃতিকে নবত নে আলাই হা বিশ্বাস উস গাল্লা পর দূসরিকে নবত কাল একজন নবতের মধ্যে পয়সা বেশি হয়েছে একজন নবতের মধ্যে কি হয়েছে ভাই একজনের বাড়ির মধ্যে কি পয়সা বেশি আসছে একজনের বাড়ির মধ্যে কারাই কি আসছে কম হয়েছে মুনাফের মধ্যে হয় যে এক মাস তুমি বসবাস করবে আর এক মাস অন্য জনে, তাহলে এইভাবে যে হয় আহম এক মাসে বসবাস না করে রাতটা কারাই ফেলাইছি, তাহলে এই শুরুতে মনে হচ্ছে বা ও অপরজনও এক মাস বসবাস না করে অন্যত্র কারাই দিয়েছে, কারণ এমত অবস্থা একজনের পয়সা একজনের নবতের মধ্যে পয়সা বেশি আছে একজনের নবতের মধ্যে পয়সা কি আছে কম আছে, অন এই জাদুটা একটু বর্ণনা হবে বুঝেছিনি তাই করছে কি নফা ওঠানো নিজের উপকার হওয়ার জন্য নিজের উপকার নিজে থেকে উপকার হইতে পারে কেরাই দিয়ে উপকার হইতে পারে بغرا مائزا کانا تاریو فیز منافق ساتا یا یا ہو ایت کیا ہے باطلا ہو منافق کے اندار ہرستا کر آدھو ماں پاس کرائی کی طور پر دیا ہے کندوں کا اپنے باری میں زیادہ تلوشنیوں جل اتے شکی کرائی بچے جہنہ تعدیلہ جیما وقع رہی کہو کے تعدیل جسم وقع وصور حتا یا ہو حاصل اوال منافق তাদের পাঠানোর জিকির বলবে মনে ফেলবো না তো মনে ফেলে বলবো হ্যাঁ তবদিল কি তার বদলের মধ্যে ব্যস্ত হয়েছিল মোনাফেরা কি কিন্তু বদলের মধ্যে কি তার তাহের মধ্যে সে কারাই দিছে তাহলে মোনাফের বেশি তাহলে তাহেরা কি ভাই বরাবর কিন্তু বদলের মধ্যে জিকির ভাই ভালা তাদের গেল জরুর সিদ্ধা নিয়ে করে গা جدت استقال میں ممباد اس کے بعد یہ تاہیو کے اور تکر منافر میں جب تاہیو اسے اما تو جدت استقال ہوتا ہے اتر اس کو کرائی تاہر کی منافر پر جو اتر اس کو کرائی کے ہو اور جن پر ایتے کنوں اور شبیدہ ہو گئی ہیں اور نیچے کنوں نے جنوں کا کسی ہے ہاں نیچے کنوں نے جنوں کا کسی ہے نو بہتے مجھے سے نیچے پرس پرس نہ گیا کیا ہے منافع اعتدال ثابت ملا میں دونوں دار اعتدال فی الحال کیا سر بھائی آج میں باقی تھکا رہے جائے پوزیشن کا باقی تھکا رہے جائے سمبھو لا فضل الا تو احد ما لا یختل کان فی ہاں ایک دن کرائی جدی بیشی آسے دنیا دار دیدنی کے لو بھائی بات کر رہے سے منافع دا এখন একজনের দ্বারের মধ্যে কি রয়েছে কেলাই বেশি আসছে অপরজনের দ্বার থেকে একজনের দ্বারের কেলাই কি আছে ঘরে কি অতিরিক্ত মধ্যে দুইজনের শরীর হবে কি লাভাদুলা আগার জ্যাদা হয়ে যায় কিন্তু আহাদৌ মকা দুনো শরীর নেও গা ও সিদ্ধাদ কেন বখলাভের দ্বার হয় বখলাভ কে দ্বার দ্বার হজে মধ্যে মোট শরীর হবে দারাইনের মধ্যে জাদুতন্ন মোস্তারিক হবে না তার ফরক কি অল ফল পান না দারাইনা মানা তুমি দলে ফাল রাজুন ফরক কে ধাক্কে দারাইন কেন তুমি যারা ফাস কা মানা গালে তুমি যারা ফাদার মানা কি ভাই কি হিসাবে প্রত্যেকে দান তাহলে একজনের দান থেকে একজনের দান কি আলাদা হয়ে গেল مدد فلدار الواحد اور یہ استفا کا استفا دار واحد کے اندر یہ تحقق الاصول یہ پائی در پائی ہوتا ہے اصول ایک بعد در دیگر ہوا کرتا ہے ایک دن ایک ماشے اصول کر لو اوپر دن اوپر ماشے تر نبڑا کی اصول کر لو ایک شاتے ہوئی لو نا دارا بھائی بھائی ایک پورے ایک زمین بہت رویل کردان تر اعتبار کے کردنو شے তার নবতের মধ্যে তার অংশটাকে সে কর দিয়েছে দার তাকটা তাহলে এই দারটা অর্ধেকটা মুনাফা হাসিল করার প্রত্যেকের অধিকার আছে না অন্ত একজনে এক মাসে এটা অপরজনে আরেক মাসে তাহলে এই অর্ধেকটা সে অপরজন থেকে যে মাসে যার নবত আছে সে তার বাড়ি থেকে সে গিয়ে শরীর থেকে সে করে দেন সে কেন যে ভাই ভগবত করবার পর এতবার কে আগে খরচ وَدُوِلَتُ اللَّهُ وَاحِدِينَ کی نوبت نہیں قرار دیا کہ ہر ایک کو اپنے نوبت کے اندر اوکی اپنے ساتھ سے بچے کے تار نوبت کے مدد سے اوکیلے تار تار شروع کیا سے کی بلا اوکی اوکیلے تک تار کارتا سے دائتر نے نجو جے تمہار اور دیکھ کر مدد جے پوچھا ہوئی تو مجھے نے ایتار مجھے نے کار جگہ دی ہم کو بڑے کاس ایتار بارا بار سے نہیں کہنا ایک اپنے کی گلا بچے کے تار نوبت کے مدد اپنے صاحب سے اسی وجہ سے رات کے جو حصہ کو جادوتی تاکہ ایسے جائز ہے دو عبد کے اندر ان ناموں طاہر بل اپنے جائزے سے کار کا سر بھائی صاحب کتنا اعتبار میں طاہر بل منافع قیاس کرتی ہے جنہیں طاہر کے منافع کے اندر منافع دنیا دار مندر کو جائزے سے دی عبد المدد کے اندر کیا سر بھائی جائزے سے قیاس کر سے کہا صاحب بلا یا جو دن کا یوں ٹھل کر سکر بھائی جائزے کہنا عبد المدد اکثر اکثر اکثر ہے زمان کے اعتبار سے ایک عبد الکار ایک عبد المجھے تاہر جائز نہ جواب کا ممتنع ہونا جو اپنے کے اندر بہتر اولا کیا ہے ممتنع تائیو بھی رکھت مت ہے تو ہے تائیو بھی رکھت مت جائے جیسے ویسے نا اب انہیں ایک انہوں نے سے رکھت مت مل جائے تائیو جائے جیسے تو تائیو بھی رکھت مت ہے جو بھی جائے جائے ضرورت ہے کوئی جو نہیں کہا بولا ضرورت ہے بھی غلط ہے کوئی ضرورت نہیں ہے غلط کے اندر بہت جنہوں نے دیکھنے کوئی ضرورت نہیں یہ امکان قسمت کی ہاں کہ گلہ کو تقسیم کرنا ممکن ہے ارے کہ جب وہ دن تو ہے یہ کہ تقسیم کرتے ہو رہے نا بھائی وہ کیا بولن کو تو بولنا خدمت کی جگہ دار بھائی خدمت کا اور خدمت جگہ دار خدمت کا ٹھیک ہے میں ہم کے بعد بھی بھی بھائی وہ جی تو پیسے تو کٹ گئے نا بولے پیسے بول دیتے کہ تو تو گروپ سے سارے گنا دفن کو ظاہر یہ ہے کرائی کرنا ہم دونوں دیکھتے دیکھے تو ہم کاملا دیکھے تو بیشی کل کرتا ہوں اور کاملا تو کم دے کل نہ ایک پوچھو ایک بوٹا بوچھو کم ہوتا ہوں ان چھو تک ایک کا کانا بوچھو کم ہوگی نا تلے کہہ رہا ہے مجھے نوشی کی کرو بھائی بھوکھا لٹی کرے بھولا ہوتی کہ کم تاسا مون آئی دو تلو ہوتا تاسا مون آئی دو تلو ہوتا ارے کتا بسی نہیں ارے کہہ رہا ہے مجھے پوچھا تو نہ ہوتا ہے কিন্তু খেদমত মিডিয়া এতটুকু দিকে লক্ষ্য করে না। اس کا دلیل جس کا ہم نے بیان کیا رکوع کے اندر، کہنا ایک سے ناری ایک سے ناری ایک سے اخراج حاضر دلگش لوکان نقل نو شجر اوکان بین مستر فرما درخت یا تو او قسم کا درخت یا تو آم داس زام داس زام برا داس فرما گاس با اونینا داس আছে অত পদলি ভক্তি আছে দুইজন ভাই দুজনে মিলা পদলি ভক্তি মানে দুইজনে মিলা কয়েকটা গাছের মানে দুইজনে মিলে কয়েকটা কোনো গাছের মানে এম তাই করলো যে এবছর ফল তুই নিবি আর দুটো ফল আনবি বলে যাই যাচ্ছে লকান আগাম লাখ যত এখন মা ধর খবর ধর যত জানাম যত ভক্তি কিছু গাছ নেই জন ফোনের 20 টাকা গাছ আছে একজনের 10টা একজনকে 10টা এর থেকে যা ফল হয় সে ফল দেওয়া নফা আছে এইভাবে তাহের করছে اور یس تصمیر ہوا یا تو اس سے فال کو کیا ہے فالو کرے گا ایک کہتے کیا بھائی سادر ایون نقرت کا فال طلب کرو یا تو یہ گنام کا چڑھائے کا یہ راہ ہا دونوں سے کی کرو بھائی بک کے چڑھائے گا وجہ شی وال بانا ہا اب پی لیے گا اس کے دودھ کو ایون دودھ پان کرو لائے جیسے ہے کیوں نا ایک نام دیے باقی نہیں رہتا ہے باقی جگہ جا آس آیا جہان نا یہ باقی مہیا منافع کے اندر ضرورت یہ ضرورت کی بنا سنی کہ نا یہ باقی نہیں قسمت باقی تھے نا کہ موجود ہوئی نا پٹر کرتا یہ شاعر وجود باقی تھے پٹر کر جب ہاتھ آئین ہن گا سے فل بنڈن جیت نا আম গাছের আম বন্টন করেন দিত না ভাই কর্ম বন্টন করেন দিত না দুধ তৈরি বন্টন করেন দিত না তাহলে তার সম্রাট কিরে ভাই বাকি থাকে হাজি আয়ান বাকি আয়ান কে সম্রাট ও লবণ দুধ ইয়ে বাকি রান লাই ইউরাদ আলাইহিল কিসিয়াত আলাইহিল ইন্দা হুসুল হা বস রত কে জায়গা আলাইহা আলাইহিল তুমি কে দিকে আইনে বাকিয়া বলছিনি বাটোলা কো ইন্দা হসুলিয়া ওয়াক হাসিল মুসলিম যখন আইনে বাকিয়া আয়ানে বাকিয়া হাসিল হবে তখন তার মধ্যে কী হবে ভাই তকসিম করা দেবে শুনি ইউরাদ রাত কে জায়গা ও সব কিসম কো ইন্দা হসুলিয়া আয়ানে বাকিয়া কে বাকি হাসিল হনে কো এসে হিলাবাদি করে দিবে একটা তরিকা বয়ন করছে যে প্রত্যেকে এক তয়বা দিল কর্মা গাছের এক তয়বা প্রত্যেকে দিল তা গণমের এক তয়বা তাহলে এখানে একটা তরিকা আছে, যে তরিকা দ্বারা অর্থাৎ এই শুরু থেকে যাই ইলাহাবাদীপে একটা তরিকা বাইন করতেছে, যে তরিকা দেখলে ভাই যাই লীলা তো আইয়া বিয়া হিসাতন না আখা বেহাল জানলাম আপনি হিসা কত আছে একজনে একজনের কে কিবা হিসা বিঘর থেকে তোমার অংশটা আমার কাছে কি করে বিক্রি করে তোমার যে হিসার উপর আমার কাছে কি হইল সোমাই ইস্তারি করলা বাদার মসজিদ ফের খরিদ কার লেবে যে বিক্রি করছে এক শরিক দাস কার থেকে অপর শরিকদারের কাছে অপর শরিকদারি করবে খরিদ কার লেগে তামাম কো গুজর জানে পয়লে সব থেকে নব প্রথম ব্যক্তির নবতা থেকে ভাই তার নবতার অর্থ কি করতাম যে তার ফালা অতিবাহিত হওয়ার পরে তার সময় অতিবাহিত হওয়ার পরে অপরজনে কি করব ফেরত করে অজান্তা বিভিন্ন লোভনে বিমেকদের অথবা একটা বলি যে প্রত্যেকে অপর থেকে কি করবো তার সময়ের মধ্যে সবটা শেষ দিন কিনা লাগবো কিনা ছেড়ে তার সময় ধন পার হয়ে দেবো অন্য শরীরদের তার থেকে কী করবো ফেরত করে নিব লেহাজা প্রত্যেকের হিসার মধ্যে যা ফল হয় সেইটার থেকে কী করবে উপভোগ করে অথবা নফা হাসিল করে দুধকে সাথ বিমেকদের মার যে প্রত্যেকে কুদ্দুর দুধ ধোয়াইছে তার নবদ্ধ নিজে যেমন এক মাস এক মাসে পাঁচটা পক্ষের থেকে কুদ্দুর ধোয়াইছে এটা সে কী করবো হিসাব করে আসবে তবে হাসিল করবে লবণ দুধকে সাথ মেঘদের মালুম জেনে মেঘদের মালুমের সাথে দুধে ধরেছে এনতে বাতিল করবো এস্তেক রাজা যে কি হিসেবে একে অপর থেকে কি নিল হ্যাঁ বন্টন করে নিয়ে সেটা তাদের ইচ্ছা মতো ছিল বলে এটা যাই আরে ভাই কোন লোকের কিসমত ভালো কেন কেন নফা তো বন্টন করা হয় না করা যায় নফা তো বাকি থাকে না লাদা বাকি তাদের যে বন্টন করতা আমরা তাহাও তাহাও বিল মুনাফে যাই থাকছি কি লিখি যে নফা কি করা যায় না বন্টন করা যায় না আরে গাছের বল এটা আয়ন যা বাকি থাকে যা বর্ণন করা যায় লেহাজা তাহের কোনো প্রয়োজন নাই আর জরুরত তো তাকার ধরবে কবদের জরুরত জরুরতের ভিত্তিতে জরুরত থাকে জরুরত শেষ এই ফতোয়া শেষ লবণ আয়ন না লবণ কি দয়ালে কি দেখে ফালতা ফালি ফেলে থাকা ওই হ্যাঁ তকসিম করা সম্ভব না আর হাজিরায় ফল দুধ এদের কিছু থেকে বাকি থাকে দেখে বর্ণন করা কি আছে ভাই সম্ভব আছে ভাই রক্তওয়ালের কিসমত ওর রক্ত কেটে গেছে কিসমত কো ইন্দা হুসুলিয়া ও একটা হাসিল আয়ন কি আয়নে বাকি হাসিল করবে এটা তকসিম করা কি ভাই সম্ভব এবার দুইটা হিলা বয়ন করতেছে সুর বয়ন করতেছে এক তয়বা এক তয়বাকে নেওয়ার পরও হিলার মধ্যে কী করতে পারবে ভাই মনাবেকে তারা কী করতে ব্যবহার করতে পারবে এই তরিকাকে ইচ্ছা করবে সময় শেষ হয়ে গেলে আমরা নিয়ে করবে তারপর হিসাবে কি নিয়ে আসবে যে সম্পূর্ণ 10 টাকা একজনে বুক করব, পরে এই 10 টাকা অমরজনের কাছে বিক্রি করে অমরজন এবছর রাখবে না সামনে রাখবে।